বলো সবে সাল্লে আলা, এসেছেন কমলিওয়ালা, দুনিয়া হয়েছে উজালা, নেই আর কোনো নিরালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ও গো প্রিয় নবী, ওই নূরানী ছবি দেখিয়া মুখ লুকাই আকাশের রবি, পাশিনা যে তোমার যেন মিশকে আম্বার, বদন চুমে পেল আকাশ বেহেস্তি সুখবর, পড়তো না কোনো ছায়া এমন নূরানি চেহারা, দুনিয়া হয়েছে উজালা, নেই আর কোনো নিরালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। খোদা করিল সৃজন মাটি হতে আদম, রাখিল আরশে মুআল্লাই, নেই যে থাকুন গম, দেখিল আরশেতে ইল্লাল্লাহর সাথে, কিবা এই মুহাম্মাদ সুধালেন খোদাকে, আদমকে বলেন মাওলা, মোর বন্ধু রাসূলাল্লাহ, নাম তাহারি লেখা, সৃষ্টি সবই যার শিলা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। যাকে ভালোবেসে ওয়াইশকুর নিমেসে, সকল দাঁত একে একে ভেঙে দিল শেষে, হযরত আবু বকর না করে কোনো ডর, ছবল খেল যে ওই সাপের ওই গুহার ভেতর, তুমি আল আমিন বলিয়া হরিণি নিল চিনিয়া, দুধ দিয়ে আসে ফিরিয়া, শিকারি পড়ে কলেমা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। ও তায়েফ বাসীরা, দেখ তোরা আসিয়া, নবীর নূরানী বদন যাই খুনে ভাসিয়া, দোজাহানের বাদশাহ কেন আজ এই দশা, দয়া নেই তোদের হৃদয়ে, নেই কি ভালোবাসা। জিবরিল হয়ে উতলা মুছে নবীজির চেহারা, ভুলে নবী সকল জ্বালা, বলে ক্ষমা করো মাওলা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিরহ আর সহে না, অপেক্ষা দিল মানে না, স্বপ্নে দেখা দি মেটাও মনের বাসনা, যেতে চাই মদিনা, চুমতে চাই রওজা, চরণ ধুলে মাখিব চোখে সুরমা করিয়া, মুছিব দিলের ময়লা, হুক না সে যত কয়লা, দুনিয়া হয়েছে উজালা, নেই আর কোনো নিরালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাশরের দিনে নিও আমায় চিনে, নইলে মুখ দেখাবো কেমন ওই কাজীর সামনে, এমনি মেহবুব গোনাহগার, পেলে তোমার দিদার, ভয় থাকবে না আর কোনো, শুরু হলে বিচার, তুমি মোরে মাঝি মাল্লা, যো পিতাই দরুদ মালা, মিজানে দেবেন আল্লাহ, ঝুঁকে নেকির পাল্লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।